الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون جارا الله شنگ اپر إله نردرن کریا چه شدران شگر يهرا جانتی پاری بے ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون آمی تو جانی وهرا جاها بولے تاہتے تمہار انتر شنکرچی تو ہوئے فسبح بحمد ربك وكن من الساجدين সুতরাং তুমি তোমার প্রতিপালকের সপ্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হও واعبد ربك حتى ياتيك اليقين তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো